চারটে কথা মেনে চলতে পারলে বাবা আমাদের জীবনটাই পাল্টে যাবে, বেশি নয় মা, কটা বললাম? চারটি। মহাপ্রভু প্রথমেই বললেন, তুমি যদি বড় হতে চাও আগে ছোট হও। ভারতবর্ষের বুকে যারা মহান হয়েছে তারা প্রথমে সবাই ছোট হয়েছে, মাথাটা নামাতে যে জানে সেই বড় হয়। তাহলে কতটা ছোট হব, না একটা ঘাসের থেকেও নিচে নেমে যাও যদি পারো। ঘাসের থেকে নিচে নামলে তোমার লাভ কি হবে বলো তো? ঘাসের নিচে কি থাকে মা? মাটি। আর মাটিতে কি থাকে? ধুলো। আর মাটিতেই তো থাকে ভক্তের চরণ ধুলি। যদি ঘাসের থেকে নিচু হতে পারি, মানে মহাপ্রভু বললেন যদি তোমরা মাটিতে মাথাটা নামাতে পারো, ভক্তের চরণ ধুলো তোমাদের মাথায় পাবে, তোমাদের মস্তকে ভক্তের চরণ ধুলো লাগলে তোমাদের জন্ম সার্থক হবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে প্রথমেই বললেন ত্রিনাদপি শনি চেন, ছোট হও বড় হবে। এই যে এখানে একটা যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞটার নাম কি বলুন? আপনারাই তো আয়োজন করেছেন ভগবানের কৃপায়। এই যজ্ঞটা কি যজ্ঞ? কি গো মা, কি যজ্ঞ? নাম যজ্ঞ। নাম যজ্ঞ, তাই না? তাহলে আমাদের আসিতে নাম, আমাদের যাইতে নাম, যদি বড় হতে হয় ওরে আগে নাম পরে নাম, আগে নাম পরে নাম, ও তুই আগে নাম পরে নাম, আগে নাম পরে নাম, যাবি নিত্যানন্দ ধাম, আগে নাম পরে নাম, যাবি নিত্যানন্দ ধাম, আগে নাম পরে নাম, নিত্যানন্দ ধাম, আগে নাম পরে নাম। কি বললাম? যাবি যদি নিত্যা আনন্দের ধাম, থাকবি যদি আনন্দে, তুই আগে নাম। আমি বললাম নামতে, শুধু আমাকে নামতে হবে তা নাই মা, আমাদের সবাইকে নামতে হবে, আপনাদের সবাইকে নামতে হবে। কিন্তু নামতে আমি বলেছি, নামার জায়গাটা কোথায় সেই জায়গাটা কি বলেছি? বলিনি। তাহলে সবাই আমরা নামবো, কিন্তু কোথায় নামবো? নামার জায়গাটা কোথায়? সাধু গুরুর চরণ তলে, আগে নাম পরে নাম, ওই সাধু গুরুর চরণ তলে, তুই আগে নাম পরে নাম, সাধু গুরুর চরণ তলে, আগে নাম পরে নাম, সাধু গুরুর চরণ তলে, আগে নাম পরে নাম। আমি বললাম মা সাধুগুরু বৈষ্ণবের চরণতলে নামুন, আমি নামতে বললাম, তার মানে নিশ্চয়ই আমরা কোথাও একটা উঠে বসে আছি। শুধু আমি নই, আমরা সবাই বসে আছি। কোন জায়গায় বলুন তো? কোথায় আমরা বসে আছি আর কোথা থেকে আমাদের নামতে হবে? আমরা বসে আছি কোথায়, নামবো কোথা থেকে? নিজের অহংকারের আসন থেকে, ওরে আগে নাম তারপরে নাম, অহংকারের আসন হতে আগে নাম পরে নাম, অহংকারের আসন হতে আগে নাম পরে নাম, অহংকারের আসন হতে আগে নাম পরে নাম। সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাত, সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেত, প্রেমাম্বুধ বিহরণে যদি চিত্ত ব্যক্তি, শ্রী চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াত। এই সংসারটা মাগো আনন্দের সংসার, কিন্তু আপনারা অনেকেই বলেন, আমরা অনেকেই বলি সংসারে আনন্দ নাই। বেশি দূরে যাবার দরকার নাই, আপনাদের সামনে বাস স্ট্যান্ড কোথায় আছে? এখান থেকে এই যাদবপুরে আছে, তা ওই বাস স্ট্যান্ডে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবেন, যদি চেনা পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে যায় তারা আপনাকে কি জিজ্ঞাসা করে? কি গো দাদা কেমন আছো? উত্তরটা কি পাই? আর বলো না, জ্বলে গেলাম। হরি হরি হরি হরি। বলে না, ছেলে কথা শোনে না, মেয়ে পরীক্ষায় পাস করে না, বউকে নিয়ে চেন্নাই ভেলোর যাচ্ছি আর ঘর আসছি, একে ভালো থাকা বলে ভাই? এখনকার লোকে সবাই বলে কি, সংসারে নাকি সুখ নাই। কে বলেছে সুখ নাই? সংসারটা সুখের, তবুও বিষয় বিষে আবদ্ধ জীব সংসারটা সুখের অনুভব করতে পারে না, বিষয় বিষয় ডুবে মরে। এই সংসার আনন্দের মা, তাহলে এত আমাদের জ্বালা কেন? সবাই বলেন না যে ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ জ্বালা, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই হলো তিন জ্বালা। কিন্তু এগুলো শাস্ত্রমতের জ্বালা, দৈবপাকে মৃত্যু, আদি ভৌতিক তাপের জ্বালা, আদি দৈবিক তাপের জ্বালা, আধ্যাত্মিক তাপের জ্বালা, কিন্তু বাস্তবে তিনটে জ্বালা জানেন মা। আর সেই তিনটে জ্বালা দূরে যাওয়ার রাস্তাটাও আমাদের জানা আছে, কিন্তু আমরা রাস্তাটা অবলম্বন করি না, মানতে চাই না। রাস্তাটা কি? আমাদের বাস্তবে তিনটে জ্বালা হলো পাপের জ্বালা, তাপের জ্বালা, অভাবের জ্বালা। এবার এই তিনটে জ্বালা দূরে যাবে কোথায়? গঙ্গা পাপং, যদি কেউ গঙ্গা স্নান করে তার পাপের জ্বালা কমে যায়, এটা আমরা মানি কি মা? মানি না? তাহলে গঙ্গা পাপং শশী তাপং, আকাশে যখন চাঁদের উদয় হয়, মানে এই যে দিনের বেলায় মাগো কত গরম বলুন তো, আর রাতের বেলায় এই যে শরীরটা একটু শীতল অনুভব পায়, এই তাপের জ্বালা দূরে যায় যখন রাত্রিবেলা হয়। আর দৈনং কল্পতরু হরেত, মানে কল্পতরু কাছের কাছে গিয়ে যদি কেউ কিছু চাই, কল্পতরু বৃক্ষ মানে কল্পতরু গাছ তার মনোবাসনা পূর্ণ করে দেয়। কিন্তু এমন কি কোন জায়গা আছে মা যেখানে পাপের জ্বালা, তাপের জ্বালা, অভাবের জ্বালা, সব জ্বালা দূর হয়ে যাবে? আপনাদের জানা আছে? হ্যাঁ মা আপনারা জানেন, শুধু জানেন না, আপনারা ভাগ্য গুণে সেই জায়গাতে বসেই আছেন। পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাত, যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে হরি কথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, সেই জায়গাটাই হলো এমন স্থান যেখানে সব জ্বালা দূর হয়ে যায়। নিতাই গৌড় হরি হরি বল। তালে প্রেমাম্বুধ বিহরণে যদি চিত্ত ব্যক্তি, মানে এই যে সংসার রূপী সাগর, এতে যদি অমৃত কেলি করতে হয়, তাহলে আগে ছোট হতে হয় প্রথম, দ্বিতীয় কি, সহ্য শক্তি আনতে হয়। দেখবেন একটা মেয়ে, মহাপ্রভু চারটে কথা বলেছেন তো মা, প্রথম কথাটা হচ্ছে ছোট হও বড় হবে, দ্বিতীয় কথা হলো সহ্য শক্তি আনো। একটা মেয়ে যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায়, দেখবেন মেয়েটার প্রথমেই পরীক্ষা নেওয়া হয় কিসের বলুন তো, মেয়েটার কত ধৈর্য আর কত সহ্য, তাই না? যে মেয়ের যত সহ্য ক্ষমতা, যে মেয়ের যত ধৈর্য, সে মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে তত বেশি নাম পায়। দ্বিতীয় কথা মহাপ্রভু যেটি বললেন সেটি হলো, সংসারে বাস করতে গেলে যদি তুমি মানুষের মতো মানুষ হতে চাও, তোমাকে সহ্য শক্তি আনতে হবে। কেমন? একটা গাছের দিকে তাকিয়ে দেখো, ওই গাছটা দাঁড়িয়ে আছে ওখানে, কি দেখবে ওর দিকে দেখছে? গাছ যেমন কাটিলেও কিছু না বলে, একটা গাছকে আপনি যদি কেটে দেন গাছটা কিছু বলবে না। শুকাইয়া মরিলেও কভু পানি না মাঙ্গয়ে, একটা গাছ শুকিয়ে মরে গেলেও আপনাকে বলবে না মাগো আমি মরে যাচ্ছি, আমাকে একটু জল দাও। তাহলে গাছের থেকে শিক্ষা নাও কেমন করে সহ্য শক্তি আনতে হবে। তিন নম্বর কথা মহাপ্রভু বললেন, অমানিনা মান দেন, মানে এই পৃথিবীতে তোমার থেকে ছোট হোক, তোমার থেকে বড় হোক, তুমি হতে পারো ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছ, তুমি ব্রাহ্মণ সন্তান, তা বলে তুমি একজন শূদ্রের মান তুমি নিতে পারো না। তুমি হতে পারো অনেক ধনী, তারপরে একজন গরিবকে তুমি অবহেলা করতে পারো না, প্রত্যেককে তুমি সম্মান দান করো, তোমার নিজের সম্মান বজায় থাকবে। অমানিনা মান দেন, আর কীর্তনীয় সদা হরি, মানে উঠিতে বসিতে কিংবা খাইতে শুইতে, যে জপে নাম সে তরে তরিতে, সময় নাই অসময় নাই, ওই সকালবেলায় এঠো বাসন হাতে থাক কিংবা ঝাঁটাটা হাতে থাক, ঘর মোছার কাপড়টা হাতে থাক, যে কাজই করুক কর্ম করতে করতে ভগবানকে স্মরণ করুন। নিতাই গৌড় হরি হরি বল। ভগবান গীতায় নিজের মুখে বলেছেন, যদ করোসি যদাসনাসি যদ দুহোসি দদাসি যদ যত তপস্যসি কন্তেয় তৎকুরুষ মদর্পণ। মানে কি, তুমি যে কাজ করবে করো, ভগবানকে স্মরণ করে করো। যদি ভগবানকে স্মরণ করে তোমায় কোনো কর্ম করো, তোমার কোনো ভয় নাই। কর্মণ্যে ব্যাধিকার আস্তে মা ফলেষু কদাচন। কর্ম তুমি করে যাও, তুমি যদি কর্মে ভগবানকে স্মরণ করতে পারো, তোমার কর্মের ফলটা ভগবান ঠিকই দেবেন। আর কর্মে যদি কেউ ভগবানকে ভুলে যায়, নিতাই গৌর হরি হরি বল, তাহলে সেই কর্মটাই হয়ে যাবে পাপের কর্ম। নিতাই গৌর হরি বল। তাহলে যে কাজ করবেন করুন, সাধন ভজনের জন্য দেহ পেয়েছেন, এই দেহ নিয়ে সাধন ভজন না করে বৃথা মানুষ হয়ে অবহেলা করে জীবনটাকে নষ্ট করে দেবেন না। সবাই মিলে আমার সঙ্গে একটু বলুন, রাধা রমণ হরি বল। সবার দু হাত উঠবে একটু কৃপা করে, দেখি তো রাধে। মা গো ভগবান আপনাকে হাত দুটো শুধু কর্তা বাবুর জন্য রুটি বেলার জন্যই দেয় না, এই হাত দুটো ভগবান দিয়েছে ভগবানের সেবা করার জন্য। তা পেয়েছেন এত সুন্দর জন্ম, হাত দুটো যখন দিয়েছেন ভগবান, কাজে লাগিয়ে নিন। কই দেখি সবাই দু হাত উঠবে, হরি হরি বল। হ্যাঁ, যার হাত আছে সে তুলবে, যার নাই তার তোলার দরকার নাই। রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, হরি হরি রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, রাধে বল কৃষ্ণ বল, রাধে বল কৃষ্ণ বল, রাধে বল কৃষ্ণ বল, রাধে বল কৃষ্ণ বল, রাধে বল কৃষ্ণ বল, রাধে বল কৃষ্ণ বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, হে রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। কিসি নে পুছা তেরা বচ্চা বড়া কিতনা হ্যায়, কিসি নে পুছা তেরা রোজগার কিতনা হ্যায়, কিসি নে পুছা তেরা বচ্চা বড়া কিতনা হ্যায়, কিসি নে পুছা তেরা রোজগার কিতনা হ্যায়, কিসি নে পুছা তেরা বচ্চা বড়া কিতনা হ্যায়, কিসি নে পুছা তেরা রোজগার কিতনা হ্যায়। কিসিনে না পুছা, ক্যা পুছা, কিসিনে পুছা তেরা বচ্চা বড়া কিতনা হ্যায়, কিসিনে পুছা তেরা রোজগার কিতনা হ্যায়। সকালে কটায় ঘুম থেকে উঠেছেন গো? না আপনাদের চোখে এত ঘুম বলে আমি জিজ্ঞাসা করি নাই মা, আমি বললাম আপনি জটাতেই ঘুম থেকে উঠুন, আমি জেনে কি করব বলুন তো। কটায় উঠেছেন? ছটায়, সাতটায়, সাতটায়, আটটায়, আটটা, নটায়। আপনি জটাতেই ঘুম থেকে উঠুন মা, আমার জেনে কি লাভ। কিন্তু এই যে সকাল থেকে রাত পর্যন্ত কত লোকের সঙ্গে আপনাদের দেখা হলো, তারা আপনাকে কি জিজ্ঞাসা করেছে বলুন তো, মনে আছে? মানুষের সঙ্গে মানুষের দেখা হলে এই প্রশ্ন হয় কি, এই যেমন আমরা কীর্তন করতে যাই, আমি কীর্তন করতে যাই বিভিন্ন জায়গায়, আমাকে কি জিজ্ঞাসা করে, কি দাদা বিয়ে হয়েছে, ছেলে মেয়ে কটা, হরি হরি হরি হরি, আর না হলে জিজ্ঞাসা করে কি, কিসি নে পুছা তেরা বেপার কিতনা হ্যায়, মানে ব্যবসা বাণিজ্য যে যা করছো কাজ তোমার ঠিকঠাক চলছে তো, মানে টাকাটা ঠিকঠাক ঘরে ঢুকছে তো এই যে এই খবরটা সবাই নেয়, কিন্তু আসল খবরটা কেউ দিনের শেষে আপনার নেয় না মা। যে খবরটা নেওয়ার দরকার সেটা কি, ঈশ্বর সে প্যার কিতনা হ্যায়, মানে সারাদিনে আমি ভগবানকে কবার ডাকলাম আর ভগবানের সঙ্গে আমার ভক্তির সম্পর্ক কতটুকু হলো, আমার সাধনা কতটা এগোলো, আমার ভজন কতটা এগোলো, সেই খবরটা কেউ নেয় না। কি গো মা জিজ্ঞাসা করে যে তুমি একবার ভগবানকে কবার ডাকলে, মন্দিরে তো ভগবানের কাছে আপনারাও যান, আপনি বলবেন প্রভু আমায় এই দাও, আমায় ওই দাও, আমার ছেলেটার চাকরি করে দাও প্রভু, তোমাকে একটা ভালো করে তোমার একটা মাথার মুকুট করে দেবো, বললেন বলেন না আপনারা? হ্যাঁ এগুলো বলেন তো, কিন্তু একবারও খোঁজ নেন না তো যে প্রভু তুমি আমাদের জন্য এত কিছু করেছো, আমার জন্য এত কিছু করছো, তুমি নিজে ভালো আছো তো ভগবানকে বলেন? মা যশোদা কৃষ্ণকে যেমন আদর করত তেমনি শাসন করত, আপনি পারবেন শাসন করতে ভগবানকে? যে ভক্তরা ভালোবাসে জানবেন সেই ভক্তরা শাসন করতে পারে। পুরী ধামে জগন্নাথের মন্দিরে গিয়ে কি বলে ভক্তরা আপনারা জানেন? মন্দিরে বসে আছো আমার কষ্ট কে দেখবে, ঠুটো জগন্নাথ কোথাকার, হরি হরি বলে না ঠুটো জগন্নাথ কেন? প্রভু জগন্নাথকে আমরা ঠুটো বলি তার একটা কারণ আছে জানেন, প্রভু জগন্নাথের হাত নাই। তা সত্যি প্রভু জগন্নাথের, হ্যাঁ গো ভগবানের কি হাত না থাকে গো, ভগবানের হাত নাই নাকি আমাদের দেখার মতো নয়ন মানে চোখ দুটো নাই, কোনটা ঠিক? জানবেন অচল জগন্নাথ মানে পুরীর মন্দিরের জগন্নাথ, যে জগন্নাথের হাত নাই সেই জগন্নাথকে দেখে আমরা চলে আসি, কিন্তু সচল জগন্নাথ পুরীতে বিচরণ করে, দেখার জন্য ভক্তির নয়ন চায়, ভক্ত হলে তবে দেখা যায়। জগন্নাথ প্রভু বললেন আমি এমনি এমনি হাত দুটো লুকিয়ে নিইনি, কেন জানো? জগন্নাথ প্রভুর হাত নাই মানে কোন হাত নাই, ক্লাসে একটা মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা হেডমাস্টারের কাছে এসে বলছে মাস্টার মশাই দেখবেন একটু আমার ছেলেটা যেন পাস করে যায়। হেডমাস্টার বলছে আমার হাত নাই, মানে কি হেডমাস্টারের হাত দুটো কি কাটা নাকি হেডমাস্টারের করার কিছু নাই, কোনটা? হ্যাঁ করার কিছু নাই, কারণ ছেলে পড়াশোনা করবে যেমন পরীক্ষা হবে তেমন, এতে হেডমাস্টার কি করবে? ঠিক তেমনি ভক্তের সাধনা হবে যেমন ভগবানের দর্শন কৃপা হবে তেমন। প্রভু জগন্নাথ বললেন আমার হাত নাই মানে কি আমার করার কিছু নাই, হাত নাই মানে আমার করার কিছু নাই, কর্ম তুমি করবে যেমন ফল তুমি পাবে তেমন আমি হাত গুটিয়ে নিয়েছি, নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে কর্ম ভালো করলে ফল ভালো হয় আর কর্মটি খারাপ হলে ফলটি, নিতাই গৌর হরি হরি বল। তাহলে আসল খবরটা কেউ নেয় না, জানবেন ওই আসল খবরটাই প্রত্যেকের নেওয়া উচিত। ঈশ্বর সে প্যার কিতনা হ্যায়, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, প্রেমানন্দ হরি হরি বল, হরি বল রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, বৃন্দাবন বিহারী লাল কি জয়, শ্রীধাম বৃন্দাবন কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, যাদের ঘুম পাচ্ছে তাদের কি, কেমন কীর্তন আপনারা শুনতে এসেছেন দেখুন, যাদের ঘুম পাচ্ছে তাদের নামে জয় হয়। এতে যদি তাদের ঘুমগুলো ছেড়ে যায় মা গো তাহলেই আনন্দ। যে গৌরাঙ্গ মহাপ্রভুর গান আমরা গৌরচন্দ্রিকায় গাই তার বর্ণনা এক বদনে দেওয়া সম্ভব নয়। একস্মিন পথি সখী ময়া সুরধুনি তটং, গঙ্গার ঘাটে যে দেখেছিল গৌরাঙ্গের রূপ সেই ডুবেছিল কীর্তনের রসে। গঙ্গা স্নান করে যখন দুবাহু তুলি হরিনাম গিয়েছিলেন মহাপ্রভু, গাছ থেকে মা গো মানুষ তো অনেক দূরের কথা গো, মহাপ্রভুর ওই দুহাত তুলে হরিনাম করা দেখে গাছ থেকে পাখিগুলো ওই ফল খাওয়া ছেড়ে দিয়ে ঢোলাতে গড়াগড়ি খেয়েছিল শ্রীধাম নবদ্বীপের গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে যে গাভীগুলো তৃণভক্ষণ করার লাগে এসেছিল, সেই গাভী ওই ঘাস খাওয়া ভুলে গিয়ে হাম্বা হাম্বা রব করে তারাও যেন গাইতে চেয়েছিল, কিন্তু তাদের তো বলার মতো বদন নাই। আমরা বদন পেয়েছি আমরা বলি না, কিন্তু ওই গাভীগুলো বলতে পারে না মা, অবলা জীব, কিন্তু তারা হরিনাম শুনে চোখের জলে মুখের নালে বুক ভাসাতে পারে। কি অপূর্ব কণ্ঠ ছিল মহাপ্রভুর, যে ভাগ্যবানের হয়েছিল দর্শন, যার হয়েছিল শ্রবণ আস্বাদন, আহা সেই ডুবেছিল এই হরিনাম রসে। আহা যে শুনিল শ্রী গৌরাঙ্গের সুধা কণ্ঠের বাণী, আমার আমার রসরাজ গোরা, রসরাজ গোরা নিসরে সরে পাগা, মানে সরে গসধানি রে সা মবধানি রে সরে পাগা, মানে সরে গসধানি রে মবধব মবস গ গসধানি রে সা। যে শুনিল গোরা রসরাজ গোরা, আমার আমার গোরা রসরাজ গোরা, রাধে যার বিন্দু রসে জগত ভাসে, প্রেমের ঠাকুর আমার গোরা, তাই নাই নাই নাই নাই নাই রিরে না যে শুনিল শ্রী গৌরাঙ্গে সুধা কণ্ঠে সুধা কণ্ঠে শিষে কীর্তন আনন্দে মহাপ্রভুর আনা হরিনাম সংকীর্তনে ত্রিভুবন ডুবল। আজকের মহুলা গ্রামে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। আপনারা যারা ডুব দেব বলে এসেছেন এই সংকীর্তনে, একটা ছোট্ট কাজ করতে হবে ভক্তমণ্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা। যদি হরিনাম সংকীর্তনে সত্যি ডুব দিতে হয়, ছোট্ট একটু কাজ করতে হয়। কি কাজ? আত্মসমর্পণ করে প্রেমের দুটি বাহু তুলতে হয় আর মায়েদেরকে একটু বদন ভরে উলুধ্বনি দিতে হয়। বলি উলুধ্বনি রোল করি ডুবল ডুবিল, উলুধ্বনি রোল করি ডুবল ডুবিল, উলুধ্বনি রোল করি ডুবল ডুবিল, উলুধ্বনি রোল করি ডুবল ডুবিল, প্রেমানন্দে বাহু তুলি ডুবল ডুবি, প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে ডুবল ডুবিল, প্রেমানন্দে বাহু তুলে ডুবল ডুবিল, প্রেমানন্দে বাহু তুলে ডুবল ডুবিল, প্রেমানন্দে বাহু তুলি সংকীর্তন আনন্দে, প্রেমানন্দে বাহু তুলে সংকীর্তন আনন্দে, আনন্দে বাহু তুলে সংকীর্তন আনন্দে, প্রেমানন্দে বাহু তুলে সংকীর্তন আনন্দে, প্রেমানন্দে বাহু তুলে সংকীর্তন আনন্দে, প্রেমানন্দে বাহু তুলে সংকীর্তন আনন্দে, প্রেমানন্দে বাহু তুলে সংকীর্তন আনন্দে, প্রেমানন্দে বাহু তুলে সংকীর্তন আনন্দে, প্রেমানন্দে বাহু তুলে আজ ডুবিল ডুবিল। শিষে কীর্তন আনন্দে ডুবিলা অমনি ডুবিলায়,